بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والتين والزيتون শপথ তিন ও জয়তুনের وطور سينين শপথ সিনাই পর্বতে وهذا البلد الأمين এবং শপথ এই নিরাপদ নগরীর لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে ثم رددناه أسفل سافلين অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতম পরিণত করি إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون কিন্তু তাহাদেরকে নয় যারা মুমিন ও সৎকর্মপরায়ণ ইহাদের জন্য তো আছে নির্বিচ্ছিন্ন পুরস্কার فما يكذبك بعد بالدين সুতরাং ইহার পর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন।